আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম। قالوا يا ويلنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون অতঃপর তারা একে অপরকে ভর্ৎসনা করতে লাগলো। তারা বলল, হায় দুর্ভোগ আমাদের, আমরা ছিলাম সীমা অতিক্রমকারী। সম্ভবত আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দেবেন। আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী। শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরো গুরুতর যদি তারা জানত। মুত্তাকিদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে নিয়ামতের জান্নাত। আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব? তোমাদের কি হল, তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ? أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون তোমাদের কি কোনো কিতাব আছে যা তোমরা পাঠ করো, তাতে তোমরা যা পছন্দ করো তাই পাও? أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون না তোমরা আমার কাছ থেকে কিয়ামত পর্যন্ত বলবৎ কোন শপথ নিয়েছ যে তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে? আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল, না তাদের কোন শরীক উপাস্য আছে? থাকলে তাদের শরীক উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়। গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ কর, সেদিন তাদেরকে সিজদা করতে আহ্বান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না। তাদের দৃষ্টি অবনত থাকবে, তারা লাঞ্ছনাগ্রস্ত হবে, অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল তখন তাদেরকে সিজদা করতে আহ্বান জানানো হতো। فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون واملي لهم ان كيدي متين অতএব যারা এই কালামকে মিথ্যা বলে তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে তারা জানতে পারবে না। আমি তাদেরকে সময় দেই, নিশ্চয়ই আমার কৌশল মজবুত। أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়েছে, না তাদের কাছে গায়েবের খবর আছে অতঃপর তারা তা লিপিবদ্ধ করে? فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছওয়ালা ইউনুসের মতো হবেন না যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল। যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত তবে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে নিক্ষিপ্ত হত। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন